এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলাপ প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজা, তোমার রহম দিয়ে আমাকে ভেজা। ডেকেছি তোমায় শুধু বিপদে, স্বার্থ পার ছাড়া আমি কিছু নই, সুখেরি দিনে ভুলেছি তোমা, তবু তুমি রহমে ভরে ছড়িয়ে দ। ডেকেছি তোমা শুধু বিপদে, স্বার্থ পার ছাড়া আমি কিছু নই, সুখেরি দিনে ভুলেছি তোমায়, তবু তুমি রহমে ভরে ছড়িয়ে দ। তোমার পথের ধুলো মাখতে পারার টানে আমাকে কাদা প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজা, তোমার রহম দিয়ে আমাকে ভেজা। জেনে না জেনে পাপেরই পথে চলি আমি প্রতিশোধ নাও না তুমি, তুমি ছাড়া কে আছে আমায়, যাকে পাই কাছাকাছি দিবস জামি। জেনে না জেনে পাপেরই পথে চলি আমি প্রতিশোধ নাও না তুমি, তুমি ছাড়া কে আছে আমায়, যাকে পাই কাছাকাছি দিবস জামি। তোমার মহাব্বতের নিপুণ রঙে তুমি আমাকে সাজাও প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজা, তোমার রহম দিয়ে আ আমাকে ভেজা, এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বলো খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলাও প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজা, তোমার রহম দিয়ে আমাকে ভেজা।